খোলি জগতল তুনে ইয়ারা ওই দিল পে বিজলি কাঁদি আরে কাঁদি রে ভাইয়া কাঁদি আর এসি কাঁদি কি কাঁদি কাঁদি দুনিয়া হমরে পিছে হ্যায় আর হম তুঝ পে হোলি হোলি আরে হোলি হো গয়ে ভাইয়া হম তুম পে হোলি হো গয়ে তোমার উপর হোলি হো গয়ে হোলি अम्मा तेरी भैंस को ले जाएंगे पटना और इसी भैंस के साथ होगी घटना अम्मा I'm a tourist.